আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই, এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা, অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা, জীবন বলে ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই, এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি।